শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ 38তম পাঠের মূল বাক্য হচ্ছে কাশিকোমারিমাশিতা। হ্যাঁ জনাব বা হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি। আরও আক্ষরিক অর্থ হল আপনার অনুরোধ বিনয়ের সঙ্গে গ্রহণ করলাম। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। তবে আজ সকালে আন্না ঘুম থেকে উঠেছে জ্বর এবং দুর্বলতা নিয়ে, তাই সে এখন ডর্ম মাদারের সঙ্গে ট্যাক্সিতে করে হাসপাতালে যাচ্ছে। চলুন শুনি 38তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে কাশিকোমারিমাশিতা। হ্যাঁ জনাব বা হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। ডর্ম মাদার একজন ট্যাক্সি চালককে বললেন, দয়া করে আমাদের সিটিজেন হাসপাতালে নিয়ে চলুন। আক্ষরিক অর্থ, আমাদের সিটিজেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। সিমিন বিউইং অর্থ হল সিটিজেন হাসপাতাল বা নাগরিক হাসপাতাল। এই যুক্ত শব্দে আছে সিমিন অর্থাৎ নাগরিক এবং বিউইং অর্থাৎ হাসপাতাল, এই কথাগুলো। মাদে অর্থ হল পর্যন্ত, ওনেগাই শিমাস মানে প্লিজ, দয়া করে ইত্যাদি, বা আক্ষরিক অর্থে আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি। তাহলে এনএইচকে ভবনে যেতে চাইলে আমার বলতে হবে এনএইচকে মাদে ওনেগাই শিমাস, তাই না? ঠিক বলেছেন। এবার চালক উত্তরে বললেন, কাশিকোমারিমাশিতা। হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি, বা আক্ষরিক অর্থ আপনার অনুরোধ বিনয়ের সঙ্গে গ্রহণ করলাম। এটাই আজকের মূল বাক্য, কাশিকোমারিমাশিতা। এই কথাটি আসলে বুঝেছি অর্থাৎ ওয়াকারিমাশিতা কথাটির একটি সম্মান জ্ঞাপক রূপ। শ্রোতার প্রতি সম্মান প্রদর্শন করে এই ধরনের সম্মান জ্ঞাপক রূপ ব্যবহার করা হয়। সাধারণত কর্মস্থলে, আনুষ্ঠানিক পরিবেশে অথবা জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় এ ধরনের রূপ ব্যবহার করা হয়। তাহলে ওয়াকারিমাশিতা কথাটির সম্মান জ্ঞাপক রূপে হয়ে যায় কাশিকোমারিমাশিতা। এই দুটি কথা দেখছি একেবারেই আলাদা। হ্যাঁ, আলাদা। এরপর ডর্ম মাদার ট্যাক্সি চালককে হাসপাতালে যাওয়ার পথ বলে দিচ্ছেন। সোজা গিয়ে তৃতীয় সিগনালে বাম দিকে বাঁক নেবেন প্লিজ। মাসুঙু অর্থ হল সোজা। ইত্তে এই কথাটি হচ্ছে যাওয়া বা ইকিমাসু ক্রিয়াটির তে রূপ। একাধিক ক্রিয়া পরপর ঘটলে আমরা শেষ ক্রিয়াটি ছাড়া আগের ক্রিয়াগুলোর তে রূপ ব্যবহার করব, তাই না? ঠিকই বলেছেন। যেমন প্রথমে সোজা গেলেন, তারপরে বাম দিকে বাঁক নিলেন। কাজেই যাওয়া অর্থাৎ ইকিমাস ক্রিয়াটি বদলে এর তে রূপ নিতে হবে ইত্তে। মিৎসুমে অর্থ হল তৃতীয়। মিৎসু মানে হচ্ছে তিন। এর মধ্যে তিন সংখ্যাটির সঙ্গে যুক্ত রয়েছে গণনা সহায়ক পদ ৎসু। সপ্তম পাঠে আমরা শিখেছি কিভাবে সংখ্যার সঙ্গে গণনা সহায়ক পদ ৎসু যুক্ত করে বলতে হয়। এভাবে ৎসু যুক্ত হলে কতগুলো সংখ্যার উচ্চারণ বদলে যায়, তাই না? ঠিক তাই। যেমন তিন হচ্ছে সাম, কিন্তু ৎসু যুক্ত হলে এটির উচ্চারণ হয়ে যায় মিৎসু। আবার মিৎসুমে কথাটির মধ্যে ক্রমিক অবস্থান বোঝানোর একটি পদ মে ব্যবহার করা হয়েছে। গণনা সহায়ক পদের পরে এটি ব্যবহার করতে হয়। পরে আছে নো, যা একটি সম্বন্ধবাচক পদ। আর সিংগো মানে হল ট্রাফিক সিগনাল পয়েন্ট। মিৎসুমেনো সিংগো মানে তাহলে তৃতীয় সিগনাল পয়েন্ট, তাই না? হ্যাঁ। আর এর পরে থাকা ও পার্টিকেলটি কর্মপদের পরে বসে। হিদারি মানে হল বাম। নি পার্টিকেল দিয়ে এখানে দিক বা অভিমুখ প্রকাশ করা হচ্ছে। মাঙাতে এটি হল বাঁক নেওয়া বা ঘোরা অর্থাৎ মাঙারিমাস ক্রিয়াটির তে রূপ। আর অনুরোধ প্রকাশের জন্য যে কোনো ক্রিয়ার তে রূপের পর বলা হয় কুদাসাই বা প্লিজ। বুঝলাম। তাহলে মাগাত্তে কুদাসাই মানে হল বাঁক নিন প্লিজ। তাহলে বলুন তো শারমিন সান, দ্বিতীয় কর্নারে ডান দিকে বাঁক নিন প্লিজ, এই কথাটি আপনি কিভাবে বলবেন? জানিয়ে রাখি যে দুই সংখ্যাটির সঙ্গে গণনাবাচক সু যুক্ত হলে এর উচ্চারণ দাঁড়ায়। আবার কর্নার বা কোনা অর্থ হল খাদো, আর ডান দিক মানে মনে আছে তাই না? ডান দিক হল মিনি। দ্বিতীয় কর্নার মানে হচ্ছে ফুতাৎসু মেনো কাদো। তাহলে বলবো ফুতাৎসু মেনো কাদো, আর তারপরে কি যেন বলতে হবে? দ্বিতীয় কর্নারে ডান দিকে বাঁক নিন প্লিজ কথাটির জাপানি হবে ফুতাৎসু মেনো কাদো মিনি নি মাগাত্তে কুদাসাই। আচ্ছা, আমিও বলি একবার, ফুতাৎসু মেনো কাদো ও মিগি নি মাগাত্তে কুদাসাই। চমৎকার, এবার চলুন আরেকবার শোনা যাক 38তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল কাশিকোমারিমাশিতা, হ্যাঁ জনাব বা হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি। এবারে টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। দয়া করে সম্মান জ্ঞাপক শব্দমালা সম্পর্কে আজ বিস্তারিত বুঝিয়ে বলুন। চলুন টিচারের কাছ থেকে জেনে নেওয়া যাক। টিচার বললেন, বয়োজ্যেষ্ঠ লোকজন, উচ্চতর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি, শিক্ষক, গ্রাহক অথবা স্বল্প পরিচিত বা একেবারে অপরিচিত লোকজনের সঙ্গে কথা বলার সময় সম্মান জ্ঞাপক রূপ ব্যবহার করা হয়। এমনকি যাদের সঙ্গে সচরাচর নৈমিত্তিক ভঙ্গিতে কথা বলা হয় তাদের সঙ্গেও দাপ্তরিক বৈঠকের মতো আনুষ্ঠানিক পরিবেশে সম্মান জ্ঞাপক রূপ ব্যবহার করা হয়। সম্মান জ্ঞাপনের জন্য ক্রিয়ার দুই রকম রূপ ব্যবহার করা যায়। এর একটি হল শ্রদ্ধাসূচক রূপ। শ্রোতা বা আলোচ্য ব্যক্তির কোন কাজ অথবা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় তাদের প্রতি সম্মান দেখাতে এই রূপটি ব্যবহার করা হয়। যেমন মিমাস বা দেখা ক্রিয়াটির শ্রদ্ধাসূচক রূপ হল গোরান্নিনারিমাস। অন্য একটি রূপ হচ্ছে বিনয়সূচক রূপ। নিজের কোন কাজ বা পরিস্থিতি বোঝাতে এই রূপটি ব্যবহারের মাধ্যমে অন্যের প্রতি সম্মান দেখানো যায়। আজকের পাঠে ট্যাক্সি চালক যখন বলতে চাইলেন বুঝতে পেরেছি, তখন তিনি এর সাধারণ জাপানি অর্থ বাকারিমাশিতা বলেননি, বরং তিনি বিনয় প্রকাশ করে বলেছেন কাশিকোমারিমাশিতা। সম্মান জ্ঞাপক শব্দমালা ব্যবহার করাটা কঠিন মনে হলেও ঘাবড়াবার কিছু নেই। সাধারণ কথাবার্তায় ক্রিয়াপদের মাস রূপ ব্যবহার করলেই তা যথেষ্ট মার্জিত শোনাবে। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবারে ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। আজ আমরা শারীরিক লক্ষণ প্রকাশক কিছু শব্দ শিখব। হুরা হুরা, শুনলেন? হুরা হুরা এই কথাটি ক্লান্তি বা জ্বরের কারণে দাঁড়িয়ে থাকা কঠিন মনে হওয়া পরিস্থিতিকে বোঝায়। আবার হুরা হুরা করা মানে হল উদ্দেশ্য বা ধারণাবিহীনভাবে দোদুল্যমান থাকা। তার মানে একই কথা দিয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ পায়। হ্যাঁ, এবার আরেকটি শব্দ কুরা কুরা, শুনলেন? কুরা কুরা অর্থাৎ ঝিমঝিম করা। যেমন মাথায় কুরা কুরা অনুভব করা মানে হল মাথা ঝিমঝিম করা। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ হুরা হুরা এবং কুরা কুরা। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, জাপানের ট্যাক্সিগুলোতে দরজা আপনা আপনি খুলে বা বন্ধ হয়, চালক এটি নিয়ন্ত্রণ করেন। আপনি নিজে তা খোলার চেষ্টা করলে আপনাকে সতর্ক করে দেওয়া হবে, তাই এই বিষয়টি খেয়াল রাখবেন। বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল কাশিকোমারিমাশিতা, হ্যাঁ জনাব বা হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি। আন্নাকে নিয়ে আমার দুশ্চিন্তা হচ্ছে, আগামী পর্বে আন্না ডাক্তার দেখাবে। বন্ধুরা, আপনারাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ও আইশিমাশো।